فإن قدر المشتري العبد أو كان طعاما فأكله ولم يرد بشيء عند أبي حنيفة. أما القتل فالمذكور زائر الرواية وعن أبي يوسف أنه يرجع لأن قتل المولى عبده لا يتعلق به حكم دنيوي فصار كالموت حتى أن في فيكون إنهاء. ووجه الظاهر أن القتل لا يوجد إلا مضمونا إنما يسقط الزمان هاهنا بإعتبار الملك فيصير كالمستفيد به عوضا بخلاف الإعتاق لأنه لا يوجب الزمان لا محالة لك إعتاق المواصل عبدا مشتركا. وأما الأكل فعلى الخلاف عندهما يرجع وعنده لا يرجع استحسانا. وعلى هذا الخلاف إذا لبس الصوب حتى تخلق ولهما أنه صنع في المبيع ما يقصد بالشراء ويعتاد فعله فيه فأجب الإعتاق. وله أنه تعذر الرد بفعل مضمون منه في المبيع فأجب البيع والقتل ولا معتبر بكونه مقصود. ألا ترى أن البيع مما يقصد بالشراء ثم هو يمنع رجوعه فإن أكل بعض الطعام ثم علم بالعيب فكذا الجواب عند أبي حنيفة لأن الطعام كشيء واحد فصار كبيع البعض. وعنهما أنه يرجع بنقصان العيب في الكل. وعنهما أنه يرد ما بقي لأنه لا يضره الطبيعي. ইচ্ছা কিছু বলবি ওই গোলাম রে সে হত্যা করে কিংবা খাদ্য দ্রব্য কিনছে অথবা পরিধানের বস্ত্র কিনছে এরপর ওই খাদ্য দ্রব্য খাইবার বস্ত্র কাপড় পরিধান করে বলেছে এ সিরিয়া হয়েছে এই সুরতের মাঝে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে যদি গোলাম রে মাইরা ফেলায় তারপরে আয়ের উত্তরে উত্তরে হয় যে বায়ের কাছে তো এটার মধ্যে আয় আছে খানা খাইয়া বেড়াইছে বা কাপড় পরিয়া বেড়াইছে সিরিয়া বেড়াইছে এরপরে জানতে পারে যে কাপড়ের মধ্যে সমস্যা আছিল খাদ্যের মধ্যে সমস্যা আছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোনো কিছু রুজুবি নুকসান করতে পারবে না নুকসান নিতে পারবে না। এখানে মাসালা দুইটাই একটা তো হলো কতলে একটা হলো আকলে তো কতলের মাসালার মধ্যে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে রুজুবি নুকসান করতে পারবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন রুজুবিন নুকসান করতে পারবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন রুজুবিন নুকসান করতে পারবে আর আকলের মাসআলার মধ্যে নুকসের মাসআলার মধ্যে সাহেব ইমাম আবু হানিফা একদিকে আর সাহেব আইন কতলের মাসআলার মধ্যে যদিও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একদিকে বলা হয় যে ওনার সাথে ইমাম মুহাম্মদ আছে নুকসান করতে পারে আর সাহেব আইনি বলে রুজুবি নুকসান করতে এটা জাহিরুল রওয়ায়েতের মাঝে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসলাক বলছে যে রুজুবির নুকসান করতে পারবে না যদি কতল মাওলা নিজে কইরা ফেলায় গোলাম রে কিনে আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছে রুজুবির নুকসান করতে পারবে এখন কতলের মাসালার মধ্যে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফের যে একটা সেটা আগে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাওলায় তার বান্দাকে না মাওলায় তার গোলামকে হত্যা যদি কইরা ফেলায় তাহলে এর জন্য দুনিয়ার মধ্যে মাওলার উপরে কোনো শাস্তি নেই মানব উপরে কি নাই, শাস্তি নাই। তার অর্থ হইল যে দুনিয়ার মধ্যে যদি একজনে একজনে হত্যা করে কতলে আমদ হয় তাহলে কে শাস আসে, আর কতলে খাতা হইলে দি হত্যা আসে। কিন্তু এটাই মনসাবের মাসলা, যেটা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বলতেছেন যে যদি দুনিয়ার মধ্যে মাওলায় তার গোলামকে হত্যা করে তাহলে তার পরিবর্তে কোনো শাস্তি নেই। তাহলে গোলামরা যদি নিজে নিজে মরে যেত তাহলে নজরুলের সম্পর্কে পারত না, পারত না, পারত আগে গেছে। গোলাম যদি নিজে নিজে মরে যায় তাহলে মাওলায় রুজুবিন নুকসান করতে পারে। অনুযায়ী বলেন যে রুজুবিন নুকসান করতে দুনিয়ার মধ্যে যত ধরনের কতল আছে কোন কতলই তার জামান ছাড়া জামান মুক্ত না। কত করে একটা জামান শাস্তিটা মকুব হয়ে যাইতেছে, সে তার মালিক, সে তার মালিক, সে যদি তার নিজের গোলামকে হত্যা না করে আরেকজনের গোলামকে হত্যা করতে তাহলে তার উপরে কি দিয়ত কেসাস আসতো না, আসতো তো। এখন নিজের মিলকিয়তে থাকার কারণে তার উপরে এই জায়গার মধ্যে আসে নাই। এইটা কারণটা হলো কি, কারণটা হলো যে তার উপরে হয়তো কেসাস আসছিল, তার উপরে দিয়ত আসছিল, কিন্তু নিজের মালিক হওয়ার কারণে, নিজের মালিকানায় থাকার কারণে সেইটার পরিবর্তে মালিকানার থাকার পরিবর্তে বিপরীতে সে ক্যাসাস থেকে মাপ পায়। তার মানে হলো যে একটা জিনিস পাইছে, সে গোলামের মাধ্যমে একটা জিনিস সে পাইছে, অর্থাৎ এই শাস্তিটা যে ওর তো তার উপরে এই শাস্তি থেকে সে বাঁচছে, উপকার লাভ করছে। উপকারটা হলো তার উপরে ফেসাস আসছিল, তার উপরে দিয়ত আসছিল, দিয়তের থেকে মালিক হওয়ার কারণে সে মুক্ত হয়েছে। তাহলে এখানে সে একটা ফায়দা উপকার করছে, উপকার অর্জন করছে, অর্থাৎ সে হাবিসলিন মুভি হইছে। আর যে জায়গার মধ্যে হাবিসলিন মুভি হয় সে জায়গার মধ্যে যেমন আসে না, মানে সুযোগের নুকসান হয়। বাকি যদি কেউ আঘাত করে দেয়, আগে মাসালা গেছে, আঘাত করে দিলে ওই জায়গার মধ্যে আবার রুজুবিন নুকসান করতে পারে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে ওই জায়গার মধ্যে কি করতে পারে, ওজন করে কিয়াস করা সহি হবে না, কারণ একের মাঝে এখানে যেমন তো কোন দিকে নেই, সে এতাকের মধ্যে হেন তো জামান ওয়াজিব হয় না, আযাদ করলে তো কোনো জামান কেমন ওয়াজিব হয়, এই জায়গার মধ্যে তো অবশ্যই জামান আছে, জামানটা যেটা আমরা দেখাইলাম যে এইভাবে জামানটা আছে, এতাকের মধ্যে তো কোনোভাবে জামান, আর এর একটা মেসাল সাহেবিয়া দেখতেছেন যে দুইজনে মিলে একটা গোলাম কি কেনার পর একজনে গোলাম আজাদ করে দিল, আর গোলামের ক্ষেত্রে হইল যে দুই মালিকের একজনে যে আজাদ করে দিল তাহলে পুলটাই আজাদ, আর পুলটা আজাদ হইলে বাকিটা টাকা দিতে হয় কার, যেমন আজাদ করছি তার ঘটনা করবে, যদি যে আজাদ করে হ্যাঁ যদি মোসের হয় গরিব টাকা না থাকে তাহলে তার উপরে জামান আসবে, তার উপরে কি আসবে না জামান আসবে, তখন ওই গোলামে নিজেই চেষ্টা করি টাকাটা দিবে, তাই এইখানেও দেখেন যে সে আজাদ করছে, আজাদ করার কারণে এই জায়গার মধ্যে তার উপরে জামান আসছিল, কিন্তু জামানের থেকে সে কি হয়ে যেত ভুক্ত হয়ে গেছে, ভাই কাতালান মুস্তারি আর আব যায় আও কান তো আমন তা কালাম লাগিয়া জিবি সেই নিন্দা বিহারিকা ভাই কাতালান মুস্তারি আর আব যা আগার মুস্তারি গুলাম প্রক্রিয়া করে দিলে নতুন করে আও কান তো আমন তা কালাম ইয়া তো খানা থা মুভি তা আকালা হু বুঝতারি নিয়ে উসকো কি আকার দিয়া হারিয়া লেন ইয়াগি বিষয় ইন্দা বিহানিকা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই তুমি উসকে বাদ আগার উসকে আয়েত পাই তো উস আয়েত কি ওজা সে রুজুবি নুকসান নি কর সকে গা আমাল আমাল কত ফাল মাসকুর জাহির রিওয়ায়ে কতলকা মাসালা এ জাহির রিওয়ায়ে কি মাসালা وعن ابي يوسف انه يجب امام ابي يوسف رحمه الله عليه سے روایت ہے کہ وہ رجوع میں نقصان کرے دلی امام ابو حنیفہ انا ابو يوسف لان قد لن مولا عبده لا يتعلق به حكم دنیا بھی اس لیے کہ مولا کا اپنے غلام کو قتل کرنا لا يتعلق به حکم دنیا بھی দুনিয়া ভি কি হুকুম উস পর লায়ক তালুক নহি হোতা হ্যায় অর্থাৎ পেশা সো আছে না দিও তো ফাসওয়া একাল মাউতি হাত পান ফি তো এ এইসা হো গিয়া জেসে কি খুদ বখুদ মর গিয়া ফাসওয়া একাল মাউতি হাত পান ফি এইসা হো গিয়া জেসে কি খুদ বখুদ মর গিয়া তে নিজে নিজে যদি বইলা যায় তাহলে মধ্যে রুজুবিন নুকসান করতে পারে এটাও তো যেহেতু দুনিয়ার কোনো আহকাম তার উপরে মাওলার উপরে আসতেছে না তাই ভুয়াকে এটাও কি হয়েছে নিজে নিজে বলে গেছে তাই রুজুবি নুকসান ফায়াকুন এনহাও তাহলে এটা এনহায় মিল কইছে অর্থাৎ মালিকানা এই মুস্তারির কাছে চূড়ান্ত ভাবে সমাপ্ত হয়েছে তাই এনহায় মিল কইলে মালিকানা যদি তার জন্য সাব্যস্ত হয় অন্যদিকে কোনো দিকে না যায় তাই আগে আমরা বলে আসছি কি করতে পারি রুজুবি নুকসান দুনিয়ার মধ্যে এমন কোন কতল নাই যাতে মধ্যে জামান হয় আর এই জায়গা জামান যে সাকে তো গিয়া ভুই একতে বাড়ি মিল মিল করতে একতে বাস হায়াতি কাল মুস্তাফি কি ইওয়াজা তো গুইয়া কি উসকে জুরিয়া এওয়াজ কে তোর পর ফায়দা বন্ধ এওয়াজ হিসাবে সেই বাজে ওই যে দিও এসার যেটা হইতো এটা সেই তাহলে এই জায়গার মধ্যে সে এই কি জেসে কি মুসে সস্কা আজাদ করে দেনা আব্দুল মুস্তারিকা শরীক গোলাম দুইজনের শরীক গোলাম ওয়া মালাকু ফালাল খিলাফি তাওমা ইয়াজু ওয়া ইন্দাহু লা ইয়াজু ইসতিহসানান এটা তো দেলো কতলে আর আকলের মাসালা হলো আকলে বন্ধু দুনুতে এবং লুক্সের মশলা হলো যে সাহেব আইন করে রুজুক নুকসান করতে হবে আর ইমাম আমালিক রহমতুল্লাহ নিকট রুজুক নুকসান করতে হবে ওয়ামাল আক ফালাল খিলাফ ইন্দাহুমা ফালাল খিলাফ আকলকা মশলা এবি ইখতিলাফ করে ইন্দাহুমা ইয়াজি সাহেবেন কে নজদিক রুজুক নুকসান করে وعنده لا يجوز استحسانا اور امام ابو حنیفہ رحمۃ اللہ علیہ کے نزدیک استحسانا جو نہ کرے گا وعلى هذا الخلاف اذا لمس الصوبة حتى تخرج اور اسی اختلاف پر جب کہ کپڑا پہن لے اور تھام لے پھٹے رہے تالے এই সুরতের মধ্যে রুজুবিন নুকসান করতে পারবে না এই নুসাবের নিকট সাহেবের রুজুবিন নুকসান এই বেলায় কাপড় কিনিয়া বা খাদ্যদ্রব্য কিনিয়া খাদ্যদ্রব্যর সাথে ওই কামহানি করছে যে কামহানটা সাধারণত উর্ফের মধ্যে করে খাদ্যদ্রব্য কিনে কে লেগে খাইতে লেগে কাপড় কিনে কে লেগে পরিধান তাই কাপড় কিনে খাইবার লাগি খাদ্যদ্রব্য কিনে পরিধান করবার লাগে তো কিনে খাইছে এবং কিনে পরছে তাহলে এটা আদতের যে কাম স্বাভাবিক প্রচলনের যে কাম এটা তারা করছে তাহলে এখানে তো এধাই মিল করছে এইটার মধ্যে যে কাজটা করার এই কাজটাকে চূড়ান্ত পর্যায়ে তারা কিনে ফেলে চূড়ান্ত পর্যায়ে করে মানে মালিকানা হ্যাঁ থেকে আপনি দিকে যাওয়ার সম্ভব তা কাছে এনহাই মিল করলে রুজুবি নুকসান করতে পারে আগে থেকে আগে কুমি আসেন আজাদ ফিরে দিলে আজাদের মধ্যে যে যেভাবে আপনি বলে আইলেন এনহাই মিল করছে এই কারণে রুজুবি নুকসান হচ্ছে তো খাইতে তুরব আইনে তো এটা বলছি খাই সে খাই ভাবেছি তাহলে এর মধ্যে এনহাই মিল করছে কাপড় পরিধান করে পরে সিলে সে পরিধান করে সিলছে তাহলে এটার মধ্যে এনহাই মিল করছে জন এনহাই মিল পাওয়া গেছে সুতরাং এই জায়গার মধ্যে রুজুবিন নুকসান করতে হবে কারণ এটা অন্যদিকে মানে হার্ভেস্টিং মুভি হয়েছে বরং নায়িকাটা একেবারে চূড়ান্ত ভাবে তার মাঝেই সাব্যস্ত হয়েছে যখন এই জায়গার মধ্যে নায়িকাটা তার মাঝেই চূড়ান্ত ভাবে সাব্যস্ত হয়েছে মুস্তারি মুবি কে সাথ ফেল কিয়া জো উসকে খরিদনে সে মকসদ থে ويعتاد فعله فيه اور اس کا ہے اس میں معتاد ہے جے کارڈا کر سے ایجے شباب ہوئے فا اشبہ الاعتا سو او اعتا کا مشابہ ولو انه تعذر الرد بفعل مذموم منه بالمضيف اشبہ الهیاء وقت قبل আর ইমাম রহমতুল্লাহ বলেন যে এই বেলায় মুভি কিনা মুভির মধ্যে এমন একটা কাজ করে ফেলাইছে যে কাজের কারণে এই মুভি রদ করা মন হয়ে গেছে। তাহলে সে হারিসির মুভি হয়েছে, সে মুভির মধ্যে এমন একটা কাজ করছে যে কাজের কারণে খাইছে, খাওয়ার কারণে আমরা ফিরত দেওয়া একটু দরকার, আমি ফিরত দিতে পারতেছে না, ফিরত দিতে পারতেছে না, বা কাপড় পরিয়া সিরিয়া ফেলাইছে আয় হয়ে গেছে আমি ফিরত দিতে পারতেছে না, তাইলে সে মুভির মধ্যে এমন একটা কাজ করছে যেটা হারিসির মুভি, যেটা হারিসির মুভি। সুতরাং এটা আরেকজনের কাছে নিচে ফেলাইলে যেমন হারিসির মুভি হয়, নিজে হত্যা করে ফেলাইলে যেমন হারিসির মুভি হয়, এই জায়গায় হারিসির মুভি যখন হারিসির মুভি মুভি হয়েছে সুতরাং এটা রদ করতে পারত তার পক্ষ থেকে হারিসির মুভি হইলে ওই জায়গার মধ্যে কি করতে হয় করতে পারে না। সমাজের আপনি যে এই কথাটা বলতেছেন আমরা আগে মানি, সমাজের মধ্যে কাপড় কিনে পরিধান করবার লাগিয়ে কাপড় কিনে খাইবার লাগিয়াই এই কথাটা আমরা মানি, কারণ কাপড় এবং খাদ্য দ্রব্য কিনে ব্যবসা বাণিজ্য তো করে এবং খাওয়ার থেকে ব্যবসা বাণিজ্যটাও এটা কম না অনেক, তাই ব্যবসা বাণিজ্য যদি করে তাহলে এই শুরুতে না আপনি কন্যা যদি আরেকজনের কাছে বেচে ফেলায় তাহলে হারিসির মুভি হওয়ার কারণে হলে কি করতে হইব, এই বুঝবি নোকসান করতে পারবো না, তাহলে এইটা তো হারিসির মুভি হইতেছে না কেন, এটা তো একই কথা। যেটা উদ্দেশ্য করে তারা খাওয়াই উদ্দেশ্য করে তারা পড়াই উদ্দেশ্য আল্লাহ তারা সেরার দ্বারা তো বেচা কিনা অনেক সময় কি হয়ে থাকে, তারপরে তো রুজুবির নোকসান মানা হয়, যদি বিক্রি করে ভালো হয় তাহলে রুজুবির নোকসান মানা হয়ে যায়, তাহলে এই জায়গার মধ্যে হবে, এই জায়গার মধ্যে হবে না, এটা আলাদা একটা মশলা যে খাদ্য দ্রব্য কিনছে খাইছে কিন্তু সবটা খায়নি কিছু খাইছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ জবাবি একটাই যেটা এই জায়গায় করতে পারবি রুজুবির নোকসান করতে পারবে না, কারণ খাদ্য দ্রব্য টোটাল নাই সেই ওয়াহিদের হুকুম বাইন আকালা বা তুআমি সুমা আইমা বিলাই বাগে বাসন খাই ফের জানে ইসকা অর্ধেকটা যদি বেঁচে ভালো ওই জায়গার মধ্যে যদি আপনারা কোন রুজুবির নোকসান করতে পারবে না, কারণ এই নতুন একটা নতুন আয় দিস না বাস বিক্রি করলে নিভাবে পারে না এই ক্ষেত্রে ফুলের থেকেই নুকসানে কোন সমস্যা নাই, অর্থাৎ